কার হুকুমে ঝমঝমাঝম বৃষ্টি পড়ে টিনেরও চালে, কার হুকুমে পাখি ডাকে লুকিয়ে থেকে পাতার আড়ালে, কার হুকুমে ঝমঝমাঝম বৃষ্টি পড়ে টিনেরও চালে, কার হুকুমে পাখি ডাকে লুকিয়ে থেকে পাতার আড়ালে, কার হুকুমে ঝমঝমাঝম বৃষ্টি পড়ে টিনেরও চালে, কার হুকুমে পাখি ডাকে লুকিয়ে থেকে পাতার আড়ালে। কে দিল ওই নীল আকাশ বাতাসে সুরের আওয়াজ, কে দিল নদীর কলতা, কে আছে আপন করে আমার এই হৃদয় জুড়ে, সে তুমি স্রষ্টা সুমহান। ও কে দিল ওই নীল আকাশ বাতাসে সুরের আওয়াজ, কে দিল নদীর কলতা, কে আছে আপন করে আমার এই হৃদয় জুড়ে, সে তুমি স্রষ্টা সুমহান। কার হুকুমে পূব আকাশে সূর্য ওঠে প্রতি সকালে, কার হুকুমে পাখি ডাকে লুকিয়ে থেকে পাতার আড়ালে, কার হুকুমে ঝমঝমাঝম বৃষ্টি পড়ে টিনের চালে, কার হুকুমে পাখি ডাকে লুকিয়ে থেকে পাতার আড়ালে। কে দিল ঝর্ণার গান কাননে ফুলের ঘ্রাণ, কে দিল স্বচ্ছ জলের মেয়ে, কে আছে ভুবন মাঝে সকাল ও সন্ধ্যা সাজে, সে মায়ায় পায় ফিরে আবে। ও কে দিল ঝর্ণার গান কাননে ফুলের ঘ্রাণ, কে দিল স্বচ্ছ জলের মেয়ে, কে আছে ভুবন মাঝে সকাল ও সন্ধ্যা সাজে, সে মায়ায় পায় ফিরে আবে। কার হুকুমে শাপলা শালুক ফুটে থাকে বিলের ঝিলে, কার হুকুমে পাখি ডাকে লুকিয়ে থেকে পাতার আড়ালে, কার হুকুমে ঝমঝমাঝম বৃষ্টি পড়ে টিনের চালে, কার হুকুমে পাখি ডাকে লুকিয়ে থেকে পাতার আড়ালে, পাতার আড়ালে, পাতার আড়ালে, পাতার আড়ালে, পাতার আড়ালে, পাতার আড়ালে, পাতার আড়ালে।